السلام عليكم ورحمة الله وبركاته. اللهم لك الحمد كله ولك الشكر كله وإليك يرجع الأمر كله علانيته وسره. فأهل أنت أن تحمد وأهل أنت أن تسجد وأهل أنت أن تطاع. لك الحمد حتى ترضى لك الحمد إذا رضيت ولك الحمد بعد الرضا. اللهم صل على محمد بعدد من صلى وصام وبعدد من قال وقام وبعدد كل معلوم لك. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا تركتم الجهاد فسلط الله عليكم ذلا لا ينزعه حتى ترجعوا إلى دينكم، أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি, আজকে আমরা পুরো বিশ্বের দিকে তাকাই, পুরো বিশ্বে মুসলিমরা রক্তে রঞ্জিত হচ্ছে, পুরো বিশ্বে আজ মুসলিমদের রক্ত ঝরছে। আমরা যদি তাকাই আফগানের দিকে, মুসলিমরা নির্যাতিত হচ্ছে। আমরা যদি তাকাই আরকানের দিকে, মুসলিমরা নির্যাতিত হচ্ছে। আমরা যদি তাকাই ফিলিস্তিনের দিকে, মুসলিমরা নির্যাতিত হচ্ছে। আমরা যদি তাকাই ইয়ামানের দিকে, মুসলিমরা নির্যাতিত হচ্ছে। আমরা যদি তাকাই শিশানের দিকে, মুসলিমরা নির্যাতিত হচ্ছে। আমরা যদি তাকাই কাশ্মীরের দিকে, মুসলিমরা নির্যাতিত হচ্ছে। আফগানিস্তানে মুসলিমরা নির্যাতিত হচ্ছে খ্রিস্টানদের দ্বারা, ইরাকের মধ্যে মুসলিমরা নির্যাতিত হচ্ছে খ্রিস্টানদের দ্বারা, কাশ্মীরের মধ্যে মুসলিমরা নির্যাতিত হচ্ছে হিন্দুদের দ্বারা, আরকানের মধ্যে মুসলিমরা নির্যাতিত হচ্ছে বৌদ্ধদের দ্বারা, ফিলিস্তিনের মধ্যে মুসলিমরা নির্যাতিত হচ্ছে ইহুদিদের দ্বারা, সিরিয়ার মধ্যে মুসলিমরা নির্যাতিত হচ্ছে শিয়াদের দ্বারা। পুরো বিশ্বে আজকে মুসলিমরা নির্যাতিত, মুসলিম মাদের, মুসলিম মা বোনদের রক্তে রঞ্জিত আজকে পুরো বিশ্ব। আমরা যদি আজকে তাকাই, সবখানে মুসলিমদের আহাজারি, কান্নার রোল শুনতে পাই। কিন্তু কি কারণে মুসলিমরা আজকে নির্যাতিত? এই নির্যাতন সেই কবে থেকে শুরু হয়েছে, এই নির্যাতন চলছে? আমরা যদি আজকে তাকাই সেই ইরাকের দিকে, ইরাকের বোন ফাতেমার চিঠি আসতেছে আমাদের দিকে যে, আমরা যদি তাকাই আজকে কাশ্মীরের দিকে, কাশ্মীরের মধ্যে আমাদের মা বোনদের উপর নির্মম নির্যাতন চালানো হচ্ছে। কাশ্মীরের মধ্যে একটি ঘটনা, কাশ্মীরের এক বাড়ির মধ্যে একদিন হিন্দু ভারতীয় সৈন্যরা প্রবেশ করলো। তারা প্রবেশ করার পর সেখানে ঘরের মধ্যে শুধু একটি ছেলে, 10-12 বছরের একটি ছেলে এবং তার মাকে দেখতে পেল। যখন তারা এই ঘরের মধ্যে প্রবেশ করে সেই ছেলে এবং তার মাকে বাড়ির উঠানের মধ্যে ধরে নিয়ে আসলো। ধরে নিয়ে আসার পর তারা ছেলেটির গাছের সাথে হাত বাঁধলো। হাত বাঁধার পর তারা ওই ছেলেটির সামনে তার মাকে নির্যাতন করতেছিল, এমন নির্যাতন যা মুখের ভাষায় বলা যায় না। তখন ছেলেটি কাঁদছিল আর বলতেছিল, হে আমার মুসলিম ভাইরা, তোমাদের কি হলো? তোমরা কেন আজকে আসছো না আমাদেরকে সাহায্য করতে? পৃথিবীর মধ্যে কি কোনো মুসলিম ভাই নেই যে আজকে আমাদেরকে সাহায্য করতে আসবে? আজকে কি কোনো মুসলিম যুবক নেই যে আজকে আমার মাকে রক্ষা করবে, আজকে আমার মার ইজ্জত বাঁচাবে? হে মুসলিমরা, তোমাদের রক্ত কি হয়ে গিয়েছে? তোমাদের রক্ত কি ঠান্ডা হয়ে গেছে? তোমরা কেন আসছো না আজকে আমাদেরকে সাহায্য করতে? এভাবে সেই ছেলেটি কাতরাচ্ছিল, কিন্তু তার সেই আহ্বানে সাড়া দিবে এমন কেউ নেই। তার আহ্বানে সাড়া দেওয়ার মতো আজকে কোনো ইবনে কাসিম নেই, তার আহ্বানে সাড়া দেওয়ার মতো আজকে কোনো তারিক বিন জিয়াদ নেই, তার আহ্বানে সাড়া দেওয়ার মতো আজকে কোনো সালাউদ্দিন আইয়ুবি নেই। আজকে এই নির্যাতন নিষ্পেষণ চলছে, কিন্তু উম্মার বড় বড় ব্যক্তিরা, শ্রেষ্ঠ ব্যক্তিরা যখন আমরা তাদের কাছে যাচ্ছি যে শেখ এটার কারণ কি, হজরত এটার কারণ কি, হজরত এটার কারণ কি, কেউ কেউ বলছে যে আজকে আমাদেরকে দাওয়াতের কাজ বেশি বেশি করে করতে হবে, দাওয়াতের কাজ করলে এটার হাল হবে। আমরা যদি কারো কাছে যাচ্ছি, সে বলতেছে যে আজকে আমাদের প্রচার মাধ্যমের সমস্যা, আমাদের লেখনির সমস্যা, আমরা যদি প্রচার মাধ্যমে বেশি বেশি প্রচার চালাই, আমরা যদি বেশি বেশি লেখি তাহলে এর হাল হবে, এর সমাধান হবে। আমরা কারো কাছে যাচ্ছি তখন তারা বলতেছে যে না, যদি আমরা আজকে এলেমের ঘাটতি রয়েছে, সুতরাং বেশি বেশি এলেম চর্চা করতে হবে, বেশি বেশি মাদ্রাসার মধ্যে পড়তে হবে, ছাত্রদেরকে পড়াতে হবে, তাহলে এটার সমাধান হবে। এক একজন এক একটা বলছে। যখন আমরা চতুর্দিকে হয়রান হয়ে কিতাবুল্লাহর দিকে ফিরে যাই, কোরআনের দিকে ফিরে যাই, আমরা দেখি কোরআন কি বলে, আমরা দেখি সুন্নাহ কি বলে, আমরা কোরআনকে জিজ্ঞাসা করছি, হে কোরআন, এই কঠিন পরিস্থিতি আমাদেরকে কি করতে হবে? কোরআন বলে, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, হে মুসলিমরা, তোমাদের কি হলো? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তার মধ্যে কিতাল করছো না, তোমরা আল্লাহর রাস্তার মধ্যে লড়াই করছো না, তোমরা আল্লাহর রাস্তার মধ্যে যুদ্ধ করতেছো না। ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, দুর্বল শিশু নারী পুরুষ যারা ক্রন্দন করছে আর বলছে, রব্বানা, হে আমাদের রব, আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, আপনি আমাদেরকে এই জালিম সম্প্রদায় থেকে বের করে নিয়ে যান, আমরা এখানে থাকতে পারছি না, আমরা নির্যাতন সইতে পারছি না, আমাদেরকে এই জালিম সম্প্রদায় থেকে বের করে নিয়ে যান। ওয়াজা আল্লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আপনি আপনার পক্ষ থেকে আমাদের জন্য কোনো অভিভাবক নির্ধারণ করে দিন। ওয়াজা আল্লানা মিন লাদুনকা নাসিরা, আপনি আমাদের আপনার পক্ষ থেকে আমাদের জন্য কোনো সাহায্যকারী নির্ধারণ করে দিন। যখন এইভাবে মুসলিমরা কান্না করছে, ওমা লাকুম লা তুকাতিলুনা, তোমরা কেন কিতাল করছো না, তাহলে আল্লাহ তাআলার কিতাবুল্লাহর দেখে যদি দেখে যাই, তাহলে আমরা দেখি এই কঠিন পরিস্থিতিতে কিতাবুল্লাহ আমাদেরকে কি বলে, কিতাল করতে বলে। আমরা যদি কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন সেটা তো বুঝলাম, যদি কিতাল করি এর সমাধান হবে, এর থেকে বেঁচে যাব, কিন্তু এই বিপদ আসার কারণ কি? কোরআন বলে এই বিপদ আসার কারণও তোমাদের এই কিতাল ছেড়ে দেওয়া। কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বীলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহি ইত্বাকালতুম ইলাল আরদ, হে ইমানদারগণ, কি হলো তোমাদের, তোমাদেরকে যখন বলা হয় তোমরা আল্লাহর রাস্তায় বের হও, ইত্বাকালতুম ইলাল আরদ, তোমরা জমিনকে আঁকড়ে ধরে থাকো, আরাদীতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তোমরা কি আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন নিয়ে সন্তুষ্ট হয়ে গেলে? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল, অথচ আখিরাতের তুলনায় এই দুনিয়া সামান্য এক ভোগবিলাসের বস্তু, সামান্য বস্তু। তারপর কোরআন স্পষ্টভাবে বলছে, ইল্লা তাংফিরু, আর যদি তোমরা বের না হও, ইউআযযিবুকুম আযাবান আলিমা, আল্লাহ তাআলা তোমাদেরকে কঠিন শাস্তি দিবে। সেই কঠিন শাস্তিটা কি হবে? মুফাসসিরুল কিরাম বলছে, ইল্লা তাখরুজু ইলাল জিহাদ ইউআযযিবুকুম আযাবান আলিমান মুজাআ, তোমরা যদি জিহাদের মধ্যে বের না হও, ইউআযযিবুকুম, তোমাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন, আযাবান আলিমান মুজাআ, অত্যন্ত যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি, ইস্তিলাইল আদুবি আলাইকুম ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে শত্রুদেরকে তোমাদের উপর চাপিয়ে দেবে, শত্রুদেররা তোমাদেরকে নির্যাতন করবে, শত্রুরা তোমাদের উপর আগ্রাসন চালাবে, অবিন্নারিল মুহরাকাতি ফিল আখিরা, এবং পরকালে আল্লাহ তাআলা তোমাদেরকে শাস্তি দিবে জ্বলন্ত আগুন দ্বারা। তাহলে কোরআন স্পষ্টভাবে বলছে যে এই যে শত্রুরা আমাদের উপর চাপিয়ে রয়েছে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি, এই শাস্তির মূল কারণ হলো আমাদের জিহাদ ছেড়ে দেয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে সামনে বসেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ওদের ভবিষ্যতে সামনে এমন একদিন আসছে যখন ইহুদি খ্রিস্টানরা তোমাদের, কাফেররা তোমাদেরকে হত্যা করার জন্য একে অপরকে এভাবে ডাকতে থাকবে যেভাবে তোমরা ক্ষুধার্ত ব্যক্তিদেরকে দস্তরখানের দিকে ডাকতে থাকো। সাহাবায়ে কেরাম আশ্চর্য, আজকে আমরা এত স্বল্প, তারপরও আজকে আমরা পুরো বিশ্বকে কি করছি, কাঁপিয়ে তুলছি, সেদিন কি মুসলিমদের সংখ্যা আরো কম হবে নাকি? তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, সেদিনকে আমরা সংখ্যায় খুব স্বল্প হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তোমরা সংখ্যায় স্বল্প হবে না, বরং তোমরা হবে সমুদ্রের মধ্যে ভাসমান ফানার মতো। তখন সাহাবায়ে কেরাম আরো আশ্চর্য হয়ে গেলেন যে আজকে আমরা এত স্বল্পতা সত্ত্বেও পুরো বিশ্বব্যাপী এত প্রভাব প্রতিপত্তি ছড়িয়ে ছড়াচ্ছি, আর সেদিন সংখ্যায় বেশি হওয়া সত্ত্বেও আমরা কেন এটি হব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের মধ্যে একটি রোগ হবে, রোগটার নাম হলো ওয়াহান, এই ওয়াহানের কারণে তোমাদের এই অবস্থা হবে। সাহাবায়ে কিরাম বললেন, ওমাল ওয়াহান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওয়াহান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, ওয়াহান হলো দুনিয়ার প্রতি ভালোবাসা এবং মৃত্যুর ভয়, অর্থাৎ তোমরা দুনিয়া নিয়ে পড়ে যাবে এবং দুনিয়া নিয়ে পড়ার কারণে তোমরা আল্লাহর রাস্তায় মৃত্যুকে অপছন্দ করবে, তোমরা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করতে ভয় পাবে, তোমরা আল্লাহর রাস্তায় মৃত্যুকে ভয় করার কারণে জিহাদের ময়দানে যাবে না, কিতাল করবে না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলেছেন যে আজকে কেন আজকে ইহুদি খ্রিস্টানরা সবাই একজোট হয়ে আমাদের উপর আক্রমণ চালাচ্ছে। আজকে আমেরিকা ব্রিটেনকে ডাকছে, ব্রিটেন ফ্রান্সকে ডাকছে, ফ্রান্স ইসরায়েলকে ডাকছে, একের পর এক সকল কুফফাররা একজোট হয়ে আমাদের উপর আক্রমণ চালাচ্ছে। এর কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1400 বছর আগে বলে গেছেন, কিন্তু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণীর দিকে ভ্রুক্ষেপ না করি একজন একটি সমাধান দিচ্ছি। সকল সমাধানের ব্যাপারে চেষ্টা করা হচ্ছে, কিন্তু সমাধান তো আসলে হচ্ছে না। কোরআনের অপর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره. قل হে নবী, আপনি বলে দিন মুমিনদেরকে, বলে দিন ইনকানা আবাউকুম, যদি তোমাদের পিতামাতা, ও আবনাউকুম, তোমাদের সন্তান, ও ইখওয়ানুকুম, তোমাদের ভাইরা, ও আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী, ও আশীরাতুকুম, তোমাদের নিকটাত্মীয়, ও আমওয়ালুন ইকতারাফতুমুহা, ওই সম্পদ যাকে তোমরা উপার্জন করে রাখো, ও তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, ওই ব্যবসা যা ধ্বংস হয়ে যাওয়ার ভয় করো, ও মাসাকিন তারদাউনাহা, তোমাদের ওই বাসস্থলগুলো, ওই অট্টালিকাগুলো যেগুলোকে তোমরা পছন্দ করো, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, যদি এগুলো আল্লাহ তার রাসূল এবং তার রাস্তায় জিহাদ করা থেকে বেশি প্রিয় হয়, ফাতারাব্বাসু, তাহলে তোমরা অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহর আমর, আই হাত্তা ইয়াতি আল্লাহু বিআযাবি, আল্লাহর শাস্তি আসা পর্যন্ত। সুতরাং যখন আমরা জিহাদ আল্লাহ এবং তার রাসূলের চেয়ে আমাদের পিতামাতাকে নিয়ে পড়েছি, আমাদের সন্তানদেরকে নিয়ে পড়েছি, আমাদের ব্যবসা নিয়ে পড়েছি, আমাদের আত্মীয় স্বজন নিয়ে পড়েছি, এ কারণে আল্লাহ তাআলা আমাদের উপর এই শাস্তি অর্পিত করেছেন, এই শাস্তি আপতিত করেছেন। সুতরাং আমাদের নির্যাতিত হওয়ার কারণ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি শাস্তি, আর এই শাস্তি থেকে বাঁচার উপায় হলো আমাদের এই দুনিয়াকে ছেড়ে দিয়ে জিহাদের ময়দানে যে চলে যাওয়া। এটিই আল্লাহ তাআলা বলছেন, এটিই হলো সমাধান। যেমন অপর এক হাদিসের মধ্যে এসেছে, ইদা তারাকতুমুল জিহাদ ফাসাল্লাতাল্লাহু আলাইকুম দুল্লা, যখন তোমরা জিহাদকে ছেড়ে দিবে আল্লাহ তাআলা তোমাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দিবেন, লা ইয়ানসিউহু, এই লাঞ্ছনা থেকে দূরভূত করবেন না, হাত্তা তার জিয়াউ ইলা দীনিকুম, যতক্ষণ না তোমরা তোমাদের দিনের দিকে ফিরে যাও, অর্থাৎ জিহাদের দিকে ফিরে যাও। সুতরাং এই যে আমরা আজকে লাঞ্ছিত হচ্ছি, অপমানিত হচ্ছি, কুফফাররা একজোট হয়ে আমাদের উপর আক্রমণ করছে, এ থেকে বাঁচার একটি উপায় তা হলো আমাদের দিন তথা জিহাদের দিকে ফিরে যাওয়া। এই দুনিয়াকে লাথি মেরে জিহাদের দিকে যদি আমরা সকলে আবার চলে যেতে পারি, তাহলে আমরা এই কুফফারদের আক্রমণ থেকে বাঁচতে পারবো, পুনরায় আল্লাহর জমিনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা হবে এবং পুনরায় খেলাফত প্রতিষ্ঠা হবে, মুসলিমরা সেই খলাফায়ে রাশেদার যুগের মতো সুখে শান্তিতে বসবাস করতে পারবে। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে পুনরায় এই দুনিয়াকে লাথি মেরে জিহাদের দিকে ফিরে যাওয়ার তৌফিক দান করুক, পুনরায় এই জিহাদের আমালটি শুরু করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।